এটাই তো নাকি, আমি যা জানি তোমরা কেউ তা জানো না। আজকে ও আরবির এবারতে গেলে ও আজ শেষ হবে না, আমি শিওর জানি, শুধু বাংলায় বলে যেতে হয়, বুঝতে পারছেন না? আর এবারত বেশি বলে বেশি বিদ্যা দেখে কি হবে, আমার কি চারটে হাত পা যাবে নাকি? বেশি প্রোনাউন্সিয়েশনের আমার দরকার নেই, সাদা ভাষাই বুঝে নিন শুধু। ওয়াই গাছকে বলে কি খবর, কি বলছে, এটা কি হচ্ছে? বলে হুজুর সত্যি কথা বলবো? বলে বল। গাছ কথা বলছে কেন ভবিষ্যৎ? বলে হুজুর ও যখন প্রথম যে আমায় বলে আপনি ডাকছেন, ওর কথা আমি বিশ্বাসই করিনি। ইয়ে বলে তুই এত বড় সত্যি আমার কথা বিশ্বাস করিনি, কি করে করবো বলে হুজুর তো কাপের ছিল। আরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমায় ভয় দেখিয়ে, তো ভয় দেখালি কেন? হুজুর আমি ভয় দেখাইনি তো, আপনার নামটা যখন মুখে উচ্চারণ করেছে ও কাপের হলেও আপনার নাম শুনে আমার গায়ের পাতাগুলো শিউরে উঠেছিল। তারপর হুজুর দ্বিতীয়বার ওই একই কেস হয়েছে হুজুর, আর তিনবার, মানে তৃতীয়বার হুজুর খোদা আল্লাহ আমাকে বলে, এই গাছ তুই যে আমার কাছে দোয়া চেয়েছিলি নবীর কদমে সেজদায় যাবি, যা আমি তো দোয়া কবুল করেছি, আজকে খোদ সরকারের দোয়ালাম তোকে ডাক দিয়েছে। হুজুর খবর পেতে জমিনটার কি অবস্থা করেছি দেখুন, নিজের শক্তি দিয়ে ওই জমিনকে ঘুরতে ঘুরতে আপনার কদম পর্যন্ত এসে পৌঁছে গেছি। বুঝতে পারছেন না? মুসলমান রবি তো আমাদের মতো মানুষ, নারকল গাছে উঠতে যে পরক তরক করে ভালো, নিচে বাচ্চারা হাসে কেন? গাছকে বলতে পারেনি ঠোঁক ডাব পাড়বো, বুঝতে পারছেন না? আবার দেখবেন হুজুর যদি আমি নিজে দেখেছি, গত তিন দিন আগে, তিন চার দিন পাঁচ দিন হলো, আমি যে ভাই ডাব খাবো একটু, বলে হুজুর উঠবো গাছে, আমি বুড়ো মানুষ উঠে হাত পা ভাঙবে, যে একটা লোককে তুলেছে এরকম আপনার গেরন বাঁধা সেই গাছের উপর উঠে তার পরক তরক হয়ে বোঝায় বিয়াদুর কি আগে নাপ, তুই নাপ আগে নাপ। হুজুর কাঁচা মারলে, আমি কাঁচা মার আগে, কাঁচা মারা বোঝেন, বোঝেন না? নেংটি মার। ওই হুজুর বিয়াদুবি, আবে অসভ্য বিয়াদুবি, এখন খবর হচ্ছে কথা বুঝতে পারছেন? আর বাচ্চারা নিচে থেকে দেখছে হি করে হাসছে, বুঝিয়ে নেংটি মারতে যে হুজুরকে, ও নেংটি মারলে বিয়াদুবি, আর এই এই যে জিনিসটা দেখাচ্ছে বিয়াদুবি নয়, কথা বুঝতে পারছেন? আর তুমি যদি নবীর মতো মানুষই হয় তোমার মতো, তুই বলে না এই গাছ মাথা হেঁট কর যা পারবো খান, কথা বুঝতে পারছেন না? পাকানো হচ্ছে, ওই তো বলছি ওদের একবার পার করে দিয়ে বর্ডারের ওদিকে, তারপর দেখছি কি করা যায়, কথা বুঝতে পারছেন না? এই নাজদি মার্কা ওয়াহাবি মার্কা যারা কথা বলে, একবার বর্ডারটা পার করে দে ভাই হাতে ধরে বলি সাইজ হয়ে যাবে, বুঝতে পারছেন না? ওইখানে ইমানি জোশের কাছে কোথায় টেকে, খালি ফকা গোলা মুরিদদের কাছে খালি ধর্ম দেখাচ্ছে। শুনে নাও, যার মনের মধ্যে নবীর মহব্বত নেই সে জান্নাতের হাকদার হতে পারবে না। আর বিশ্বের বুকে কি পেয়েছি, মুখে অনেকে দাড়ি রাখতে পারিনি, নামাজ করতে পারিনি, রোজা রাখতে পারি না অনেকে, আমাদের তো ওটাই ভরসা, যাহারে আমাদের নবী দয়ার নবী আমাদের জন্য কাঁদবে না। আরে আল্লাহ রাসূল দিন দুনিয়া আরে বাদশা এক সময় তিনি রিওয়ায়াত করছে, কালকে আমাদের ময়দানটা এমন ময়দান হবে সকলে নিজের রূপ দেখাবে, জান্নাত নিজের রূপ দেখাবে, জাহান্নামও নিজের রূপ দেখাবে, জাহান্নাম আ শব্দে গর্জন করবে, এমন গর্জন করবে যত কিয়ামতবাসীরা হবে প্রত্যেকে কিন্তু অজ্ঞান হয়ে যাবে, এমনকি আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী জাহান্নামের ভয়ঙ্কর গর্জনে সকলেই অজ্ঞান হয়ে যাবে। ও আমার মুসলমান একে একে যখন জ্ঞান ফিরবে, আদম আস্তে আস্তে করে দেখবে জাহান্নাম আছে নাকি, আল্লাহকে বলবে আল্লাহ আমার কারো দরকার নেই নাফসি নাফসি ওই জাহান্নামের ভয়ঙ্কর আজাব থেকে, আল্লাহ তুমি আমি আদমকে রক্ষা করো আমাকে নাজাত দাও। আবার ইব্রাহিম নবী বলে আল্লাহ উম্মতের কথা মনে নেই, আল্লাহ ওই জাহান্নাম কি জোর চিল্লাচ্ছে, আল্লাহ আমি ইব্রাহিমকে বাঁচাও। মুসা নবী আল্লাহ বলবে আল্লাহ গো উম্মত কোথায় যাই, যাগে যা কোথ যা গর্জন ভীষণ ভয় লাগছে, আল্লাহ আমি মুসাকে জাহান্নাম থেকে বাঁচাও। ঈসা নবী বলবে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, সকল ইব্রাহিম নবী বলবে জাহান্নাম থেকে বাঁচাও, মুসা নবী বলবে জাহান্নাম থেকে বাঁচাও, হিজরে নবী বলবে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জাকারিয়া নবী বলবে জাহান্নাম থেকে বাঁচাও, ইউনুস নবী বলবে জাহান্নাম থেকে বাঁচাও, সমস্ত নবীরা বলবে আল্লাহ গো জাহান্নামের গর্জন ভয়ঙ্কর, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। ওই দিনে তো আমাদের নবী দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ রাসূল সেজদায় পড়ে যে কাঁদবে আর বলবে ও আমার আল্লাহ ওই জাহান্নামের গর্জনকে আমি মুহাম্মদ ভয় করি না, আমি নিজেও বাঁচতে চাই না, আমার জানের পরিবর্তে আমার উম্মতগুলোকে বাঁচিয়ে দাও। কথা বুঝতে পারছেন না? নাহানজার কোথা করে তকদিরটা তোদের ভালো, জন্মটা বাংলাদেশে হয়েছিল, জন্ম যদি ভারতবর্ষ হতো আল্লাহর রাসূলের উপরে কত বলার আগে খোদার কসম বলছি জবানটা কেটে হাতে ধরিয়ে দিতাম আমরা। আমার কথা বুঝতে পারছেন না? আমার রসুলকে নিয়ে ছেলে খেলা করবেন না ভাই, আমার রসুলকে ছোট করবেন না। আমরা রসুলের মহব্বতটা সিনাই রেখে যখন ঘুরি বুতামগুলো এইভাবে খুলে দিয়ে ঘুরি, কারণ সিনাই নবীকে রেখে দিয়েছি। আর এটাই আমাদের বিশ্বাস, যে নবীতে সিনাই, যে সিনাই নবী আছে সেই সিনাই তীর ধনুক তো দূরের কথা, একে 47 ঢুকতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমার রসুল কেন, তিনি আল্লাহ কেন বলেছে, আমার আমাদের মতো মানুষ আল্লাহ কেন বললেন, কেন এই কাজগুলো কার কাজ, কার কাজ এটা, আল্লাহর কাজ নবী করে দেখাচ্ছে কি ব্যাপার। আল্লাহ বলছেন, আসুন আল্লাহ তাআলা বলছেন কিনা, পাঁচটা জিনিস আমি আল্লাহ ছাড়া কেউ বলছি, আবার দেখতে আলো হয়ে যাচ্ছে, পাঁচটা এখানে আসে না। সেদিন এখানে এই ওয়াজটা অনেকদিন করিনি বুঝলি, খুব কমন ব্যাপার, যদিও পাঁচটা জিনিস আমি ছাড়া কেউ বলতে পারবে না। কি কি পাঁচটা? কার কবে মত হবে, কার কোথায় মত হবে, মায়ের পেটে কি আছে, ইসাউ বিরুফিল আরহামে তাইফায়াছা, কার মায়ের পেটে কি আছে বুঝলেন, ইন্নাল্লাহ আলিমুম বিযাতি সুদুর, এরকম পাঁচটা জিনিসের কথা বলা আছে। কথা বুঝতে পারছেন? এই পাঁচটা জিনিস আল্লাহ বলে আমি ছাড়া আর কেউ বলতে পারবে না। তাহলে যে বলবে সে তাহলে খোদার মতোই তো নাকি, যুক্তি কি বলে গো ভাই, বলো না। আমার নবী বলছে আমি বলে দেবো, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে আমি বলে দেবো, কেন কি করে, আরে আল্লাহর সঙ্গে যখন নবী দেখা করতে যাই আসে, আল্লাহ ওই সময় বলেছিল, হে মোহাম্মদ তুই মেরে লিয়ে ক্যা লায় হেলা, ক্যা লায়, ইয়া আল্লাহ তো খোদা হোকর মুঝসে মাঙ্গ রে, কখনো কখনো বন্ধু বন্ধুর কাছে চাইতেই পারে, তো আমাদের নিজেদের ব্যাপার, ওটা কি আছে তাও কি দেখে। আমার নবী বলে আল্লাহ সওয়াল আগর মুহিব্বানা হো তো জবাব ভি মাহবুবানা মিলেগা, বন্ধুত্বের প্রশ্ন আছে জবাবটা বন্ধুত্বের দেবো, বলে কি জবাব দেবে, বলে যাই হোক বন্ধুত্বের কথা হতো, তাই আমার নবী বলছে আল্লাহ বললে কি আমি বলে দেবো। বলতে পেরেছিলেন প্রমাণ দেবো? উম্মুল ফজল এসে আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নের মধ্যে দেখছি আপনার একটা অঙ্গ কেটে আমার কোলে ফেলা হচ্ছে, মাশাআল্লাহ অনেক দূরে পুরো মাঠ ভরে গেছে গো, এই লাইট পর্যন্ত মানুষ ছিল, এখন মাঠ ভর্তি দেখেন, মাশাআল্লাহ। নারে তাকবীর, বসুন, আমি তো বুঝতে পারি না, আমি দূরে দেখতে পাই না, চশমা লাগাতে হয় বুঝতে পেরেছেন, আবার খড় বিছাচ্ছে মাসা। যাই হোক, কি বলল হাজি, রাইট, ডানা, ও হাতকে ডানা বলে না, আমাদের পাখির যেটা ঝাড়ে সেটা ডানা বলে, যাই হোক একই ব্যাপার ডানা। তো বলে হুজুর আপনার একটা অঙ্গ কেটে আমার কোলের উপর খেলা হচ্ছে দেখতে দেন। আল্লাহ রাসূল বলেন, কয়লা বুশরা ইয়া উম্মি, বলে কি, বলছে আমার মেয়ে ফাতেমা আবার মা হতে চলেছে, বলুন না সুবহানাল্লাহ। আরে এই সেই মহরম মাস, তাই না, যাক ওদিকে আমি যাবো না, আজ আমার মেয়ে মা হতে চলেছে, দ্বিতীয়বার প্রেগনেন্সি বুঝলে, তবে শোনো ফাতেমা তো বিদআত মিন্নি, ফাতেমা মেরা টুকরা হে, মাই মোহাম্মদ নবী হু তো ফাতেমা নবুয়ত কা টুকরা হে, ফাতেমা আমার টুকরো, মাই মোহাম্মদ নবী হু তো ফাতেমা মেরা টুকরা হে, মাই মোহাম্মদ নবী হু ফাতেমা নবুয়ত কা টুকরা হে, মাই মোহাম্মদ রসূল হু ফাতেমা রিসালত কা টুকরা হে, মাই মোহাম্মদ কুরআন হু ফাতেমা তাগুস কি তাফসীর হে, মাই মোহাম্মদ তাহির হু ফাতেমা তাহারত কা টুকরা হে, মাই হাদিস হু ফাতেমা মেরা মুহাদ্দিস হে, মাই মোহাম্মদ নূর হু ফাতেমা মেরা তানভীর হে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা তো বিদআত মিন্নি, ফাতেমা মেরা টুকরা, ফাতেমার বাচ্চা নতুন টুকরো নাই, তো শোনো, এবারে অঙ্গ কাটার ব্যাপার যেটা দেখছো, ওই বাচ্চাটা জন্মাবার পরে সর্বপ্রথমে তোমার কোলে রাখা হবে, ওই জন্য তুমি আমার অঙ্গ তোমার কোলে পড়তে দেখেছো, বলো সুবহান। এরপরে আল্লাহ রাসূল বলে আর একটা সুসংবাদ বলি, উম্মে এদিকে আয়। আল্লাহ বলে ইসাউবিরু ফিল আরহামে কাইফা ইয়াশা, আমি আল্লাহ ছাড়া মায়ের পেটে কি আছে কেউ বলতে পারে না। আমার নবী উম্মুল ফজলের কারে কারে বলে, এসো আমার মেয়ের যে বাচ্চাটা হবে না বেটা ছেলে হবে, জোরছে বলান দাওয়াজ সে কি বলছে, আমার মেয়ের যে পেটে বাচ্চা আছে ওটা না বেটা ছেলে আছে। আল্লাহ বলছে ইউসাউ বিরুফিল আরহামে কাইয়া কাইফা ইয়াশা, মায়ের পেটে কি আছে আল্লাহ তারা কেউ জানে না, আমার নবী বলতে পারে ছেলে। এর কি বলবেন, আল্লাহর কাছে নবী করছে যে গো ইন্নাল্লাহ আলিম বিল বদরের যুদ্ধে আল্লাহর রাসূল যুদ্ধের আগে সার্ভে করতে গেলে ছড়িটা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, এখানে মাওয়াজ শহীদ হবে, এখানে মুয়াব্বাস শহীদ হবে, এখানে আপনার আবু আইয়ুব শহীদ হবে, এখানে অমুক সাহাবা শহীদ হবে, বললেন না। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ঠিক যার যার যেখানে যেখানে বলেছে শেষে সেই জায়গায় ইন্তেকাল হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কে কোথায় মরবে কেউ জানে না, আমার নবী বলে দিন। কি কথা বুঝতে পারছেন, ও আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, এরকম একের পর এক বলবো। আল্লাহ রাসূলের সময় এক সঙ্গে এক সময় ইয়ামানের বাদশা দেখা করতে এসেছে, আল্লাহ রাসূলকে এসে বলে কিনা ভেতরে কি আছো, বাইরে এসো, আমি ইয়ামানের বাদশা এসেছি, দূরে আওয়াজ করে একদম ধমধম করে দৌড় করে, বাইরে এসো আমি ইয়ামানের বাদশা। ভেতর থেকে আওয়াজ দেয়, এ কে রে, মায়ের কাছে মাসির গল্প শোনাতে এসেছিস, বলুন না সুবহানাল্লাহ। ধাম করে দোরটা খুলে সিনা টেনে আল্লাহ রাসূল বলে, শোন তুই, আগর তুমি যদি আমাদের বাদশা হও তো এটাকে দেখতে পাচ্ছ না, এটা দিন দুনিয়ার বাদশা, বলুন সুবহান। এটাকে দেখছো মোহাম্মদ দিন দুনিয়ার বাদশা, তুই ইয়ামানের বাদশা গরম মারতে এসছিস, গরম দেখাবি, ঠিক আছে ঠিক আছে। তুমি যদি নবী হয়ে থাকো, আজকে মাসের চোদ্দ দিন আসমানে চাঁদ উঠবে, ওটা দু টুকরো করতে হবে, তোমার কাছে আমার দুটো প্রশ্ন থাকবে, কোনো বাকিয়ায় তিনটে এসেছে, কোনোটাই দুটো এসেছে, তোমার কাছে আমার দুটো প্রশ্ন থাকবে, এই দুটো প্রশ্নের যদি জবাব তুমি দিতে পারো তো তোমায় নবী বলে মনে হবে। বেটা তো মানে ইয়া না মানে ইসে মেরা কই আতা জাতা নেই, তো আপনার রাস্তা দেখ আ গায়া মেহমান, তো মেহমান নামাজি ভি জরুরি হ্যায়, মেয়ে মেজবান বন জাতে তো আপনা ঘর সোলে রহলে সহলে রাত কো আনা ফির বতানা। বেটা এখন যা ভাই মেহমান খানায় গিয়ে বস, রাত্রে এসবি যা করার তো যা। কি করবে বলে, কি করতে হবে বল, বলছে আজকে চাঁদ উঠবে আকাশে দু টুকরো করতে হবে, আর কি বলে, প্রথম ওটা করো তারপর দ্বিতীয়টা বলবো, দ্বিতীয়টাও বলো না, মানে না দ্বিতীয়টা বলবো না, প্রথম চাঁদটা দু টুকরো করবে তারপর বলবো, আরে যাও কাজ হয়ে যাবে, কি বললো, যাও কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে, রাত্রে চলে এসো অর্ধেক রাতে তোমার কাজ হয়ে যাবে। কি কাজ হবে গো, এই নারকোলের মালা ফাটাবে, আরে আসমানে চাঁদ দু টুকরো করবে নবী, আর ক্যাজুয়ালি বলছে কাজ হয়ে যাবে, যাও ও হয়ে যাবে, যাও ইমানটা তাজা হবে। আর নবীর গুণগানে যদি একবার বুকটা একবার কেঁপে ওঠে না, আমার নবী তো সাফাত করে আপনাকে পার করে দেবে, মানে আল্লাহ ছাড়া কেউ পার করতে পারবে না। কচু খাওয়ার ফতোয়া দাও, আমাদের বয়স বেশি নয়, এই ছোট ছোট দাড়ি দেখছেন, তিরিশে পা দেবো, আমার বাপও দরকার নেই দাদাও দরকার নেই, ওইখানে এসে বসুন একবার দেখছি কত দানে কত দান, সবার সামনে লজ্জা লাগে, একা একা চলে আসবেন, ভেতরে আছি বার নয় বাল্লুক নয়, ও আমার ওই মুক্তি ভাই জানে চোরও দরকার নেই, আমি একটু কথা বলে দেখবো, আল্লাহ পার করে দেবে, নিশ্চয় আল্লাহ তো পার করবেন, তখন আর আল্লাহকে ভালোবাসতে হবে না, মহব্বতে মোহাম্মদের ইত্তেবা করলে খোদা আল্লাহ তোমাকে ভালোবাসবে, বলছে বোঝা গেল। তারপর যে একটা কিছু দায়িত্ব তারপর রাইট দিয়েছে, আপনার দেশের প্রধানমন্ত্রী এমপিদের উপর কিছু কিছু রাইট দেয়নি, অধিকার দেয়নি? তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এমপি যে, তার কথাই লাস্ট ডিসিশন হয়। আমাদের শ্রেষ্ঠ ইসলামের নবী হচ্ছে আমার নবী, তার কথাটাই শেষ ডিসিশন। কথা ঠিক না ভুল বলছি? এবার যদি বলেন দলিল সে পেশ হো, চলো দলিল আমি দিয়ে দেবো, চিন্তা করবেন না। দলিল পরিষ্কার, দলিল লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। আরে মানে করতে হবে কি? রোজা শুনে শুনে কান ভোঁতা হয়ে যায় না তো বোঝে না কেন? এতবার শুনেছে আবার বলতে হবে? আজ সবাইয়ের থেকে নবীকে যদি সব থেকে বেশি না ভালোবাসি, তাহলে তো আমি মুসলমানই নয়। আমাকে মুসলমান হতে গেলে শর্ত ও অধিকার যাবো না, সবার জানা আছে। বললাম ও আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, বলেন রাত্রে আসবি কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে হয়ে যাবে। আমার নবী ঘরে শুয়ে আছে, ভুলেই গেছে, শ্রী চতুর্দিকে খবর দিয়েছে, ইসলামের নবী বলেছে যে আজকে চাঁদ দুটুকরো করবে, এতদিন জমিনে জাদু করতো এখন আসমানে জাদু করবে, দেখাই যাক কি হয়, দেখাই যাক কি হয়। ঠিক আছে দেখাই যাক, দেখব। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, সমস্ত মানুষ একত্রিত হয়েছে আর আল্লাহর কি ফজল ওই রাত্রিতে, খেয়াল করে শুনুন জোরে জোরে একদম সুবহানাল্লাহ বলবেন, ঈমান তবে তাজা হবে। আর ওই রাত্রিতে আসমানের চাঁদটা এত সুন্দরভাবে পার হয়েছিল মুসলমান, আর কিয়ামত পর্যন্ত অত সুন্দর চাঁদ উঠবে না, কারণ চাঁদের কাছে আগে খবর হয়ে গেছে তোর দিকে একটা শাহাদাত আঙুলের ইশারা হবে, যে যে আঙুলের ইশারাটার জন্য কুল কায়নাত পাগল হয়ে আছে, আজকে তোর দিকে আসবে। বলে সেটা কি নবীর ইশারা? বলে হ্যাঁ নবীর ইশারা। চাঁদ বলে আজ আমার জীবনের যত জ্যোতি আছে আমি আজ পূর্ণ জ্যোতি নিয়ে জহির হব, আজ আমি পূর্ণ জ্যোতি নিয়ে জাহির হব। সত্যি তাই হলো, কিতাবের মধ্যে লেখা আছে ওই দিনে ওই রাত্রিতে চাঁদের জ্যোতিটা এত সুন্দর বার হয়েছিল যে শুধু মক্কা নয়, এটা মক্কী জীবনের কথা বলছি, শুধু মক্কা নয় গোটা কুল আরব এবং ইয়ামান থেকে আরম্ভ করে আশপাশের রাষ্ট্রগুলো সবাই চাঁদ দেখতে বাইরে বেরিয়েছিল। ঠিক আছে, আল্লাহ রসুল এবারে ঘরে শুয়ে আছে, এসে দরজা টুকছে, আওয়াজ দিচ্ছে, আওয়াজ দিচ্ছে, কি হলো? দর খুলুন। কে ঝামেলা করতে এলি বাপের? আরে আমি আমানের বাদশা, ওয়াদা করলেন ভুলে গেলেন? ও আল্লাহ রসুল দর খুলে বলছে, ভাই আমার সাহাবারা চা পানি সব দিয়েছিল তো, মানে নাস্তা নাস্তা হয়েছে, আপ্যায়ন হয়েছে? হ্যাঁ খুব ভালো আপ্যায়ন করেছে। আল্লাহ রসুলের পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে লিয়ে মুচকে হেসে নিল, মুস্কুরাল, আল্লাহ রসুলের তাবাসসুম, হেসে নিলেন একবার। এরপরে বলছে চলুন, কেউ বলে চাঁদ দু টুকরো হবে, বলে ওই টিলার উপরে যে উঠবো, চলুন বলে পাহাড়ের একটা টিলার উপরে উঠেছে, উঠার পরে চাঁদ দেখে, সকলে দেখে, হযরতে জাবির আস্তে করে আল্লাহ রসুলের সামনে যে দাঁড়িয়ে যাই। আল্লাহ রসুল বলে হোয়াট ইজ দিস জাবির, জাবির তুমি আমার সামনে কেন দাঁড়ালে? চাঁদের দিকে দেখে, আবার নবীর দিকে দেখে, চাঁদের দিকে দেখে, ফের নবীর দিকে দেখে, চাঁদের দিকে দেখে, আবার নবীর দিকে। আমার রসুল এ জাবির কি হলো? বলে আমি এখন কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না হুজুর, কিচ্ছু বলবো না, একটা কথা বলেন হুজুর, এই চাঁদ এত সুন্দর পৃথিবীতে কেমন পর্যন্ত কি উঠবে? তাই তো উঠবে, এত সুন্দর উঠেছে। আরে পরে আল্লাহ রাসূল সম্পর্কে হযরতে জাবির হাদিস রিওয়ায়াত করেছেন, আন জাবির ইবনে সামরাত ক্বালা রাআইতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজাহিদ ফি লাইলাতি আদিয়ান ওয়া আলাইহি উল্লাতুন হামরা ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামারে ফালাহুয়া ইনদি আসানু মিনাল কামারে। হযরতে জাবির বলে আমি কোন আদিয়ান অর্থাৎ পূর্ণিমার রাত্রিতে আল্লাহ রাসূলকে দেখলাম, এত সুন্দরভাবে দেখলাম, আমি পূর্ণিমার চাঁদকে দেখি ওই রকম চাঁদ বিশ্বে কোনোদিন দেখি নাই, সেদিন পূর্ণজ্যোতিতে পূর্ণিমার চাঁদ দেখি, আর আল্লাহ রসুলকে দেখি, আবার চাঁদকে দেখি, আবার আল্লাহ রসুলকে দেখি, আবার চাঁদকে দেখি, আবার নবীকে দেখি। আর তিনি বলেন কিনা, ফালাহুয়া ইন্দি আসানু মিনাল কামারে, বারবার চাঁদ দেখি আর নবী দেখি, আমি জাবের খোদার কসম করে বলছি আসমানের চাঁদের থেকেও আমাদের চাঁদটা সব থেকে বেশি চমকদার। বলুন সুবহান, কি বলছে? আসমানের চাঁদ থেকে আমাদের চাঁদটা বেশি চমকার ছিল, আমাদের চাঁদ কে গো? আমার নবী বলে আমাদের চাঁদটা বেশি চমৎকারছে। তারপর একেবারে ওই দিনের ওয়াকিয়ায় চলে আসে। পরে ওর ব্যাখ্যায় হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছে, জাবেরের মতো যদি ওই রাত্রিতে আসমানের চাঁদকে ওই রাত্রি থেকে আল্লাহর রাসূলের চেহারাটা দেখছো, তা কিয়ামত। আর আসমানের চাঁদের দিকে তাকাতো না, বলি সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাসূলের ভাই কি হলো বলো, চাঁদটার দুটুকরো করো। আর সবাইকে বলছে এইবার কায়দা দেখ। আল্লাহ রাসূল ইশারা করছে, নিজের সাহাবা নিজের নিজের সব সঙ্গপঙ্গ 50-60 জন 150 জন 200 জন কোথায় লিখছে 1,500, কোথায় লিখছে 150, বুঝতে পারছো না? ও যে এবার মাল কায়দা দেখ, পারবে না দুটুকরো করতে, আজকে জব্দ করেছি। কে হলো? চলো দুটুকরো করো। আগেই আমি বলেছি বেশি পাকামো করবে না আমার নবীর সামনে, তোমার একদম জিওগ্রাফি চেঞ্জ করে দেবে, হিস্ট্রি চেঞ্জ, বুঝতে পারছো না, তোমার ভৌগোলিক চিত্রই চেঞ্জ করে দেবে নবী, তোমার হিস্ট্রি জাহির করে দেবে সব। বলছি খুব মজা লাগছে না? বলে হ্যাঁ, আমি পারবো না মনে হচ্ছে, তাই না? পারবে তো করে দেখাও। ভগবদ গীতা খুলে দেখুন মুসলমান, ভগবদ গীতার মধ্যে লেখা আছে, শ্রীরাম সীতাকে বিবাহের জন্য একটা ভারী কামানকে কুড়ুল দ্বারা দুটুকরো করেছিল। ভক্তদের লেখা ভগবদ গীতাই পাবেন, বিভিন্ন ধর্ম নিয়ে একটু পড়ি তো। আমি তাদের মুখের উপরে একটা জবাব দিতে চাই, এটা কোনো কামান নয়, রাম সীতাকে বিবাহের জন্য যদি আজকে একটা ভারী কামান তার কুড়ুল দ্বারা দুটুকরো করতে পারে, দুনিয়ার কোনো কামান নয়, কামান নয়, ওই শত্রুদের মোকাবেলায়, শত্রুদের পরীক্ষার মুখে, ইয়ামানের বাদশার চ্যালেঞ্জের মুখে আল্লাহর রাসূল কুড়ুল নয় বরং নিজের আগুল দিয়ে একটা দাগ টেনেছিলেন চাঁদের দিকে তাকিয়ে, আল্লাহর রাসূলের আগুলের ইশারায় কামান নয় আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়, চাঁদ দুটুকরো হয়ে যায়। ইয়ামানের বাদশা দেখে ভেবে করে দেখছে, একটা টুকরো কোথায় গেল যেন আমার নবীর কদমে এসে বলল, আর একটা টুকরো বলে ওরে বাপরে আমার দেশের দিকে যাচ্ছে রে। বলছে ইয়ামানের বাদশা বলে আমার ঘরের দিকে যাচ্ছে নাকি, এই দেখ কোন দিকে যাচ্ছে দেখ। যুক্তি আছে ঘরের দিকে, ঝরঝর করে কেঁদে আল্লাহর রসুলের কদমে পড়ে বলে, এই মোহাম্মদ বিশ্বের সত্য রসুল এসেছে শুনেছি, তোমাকে আমি আজ চোখে দেখলাম, তোমার ইশারায় চাঁদ দুটুকরো হয়ে যায়, আর আমরা তোমাদের তোমার ইশারায় গর্দান দুটুকরো করার জন্য তোমার খাতায় নাম লেখাবো। বলুন সুবহানাল্লাহ। যার ইশারায় চাঁদ দুটুকরো হয় তার ইশারায় গর্দান কাটাবার জন্য নাম লেখাও। গোলাম ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদুর, খালি কোরআনের আয়াত পড়ে মানে করে দিলেন তফসিরটাকে করবে, আর তো বড় বড় আন্তর্জাতিক মুফাসসির কোরআন, কুলিন্নামানা বাশারুম মিসলুকুম, আমাদের মতো মানুষ ছিল বেশি, একত্র আজ দেওয়ার দরকার নেই, হয়ে গেল আজকে তফসির শুনুন। আসল তফসিরটা শুনে নিন। আসমানে আল্লাহ রাসূল বলে বলে কি বলে, দ্বিতীয় প্রশ্নটা বল, বলো একটা তো করেছি, একটা করলে দ্বিতীয়টা বলতে হবে, এরকম একটা কথা ছিল না? এই দ্বিতীয়টা বল। মানে হুজুর একটাই অস্তিত্বের দ্বিতীয়, কি বলছে হুজুর একটাই অস্তিত্বের দ্বিতীয়, বলুন না সুবহানাল্লাহ, একটাই অস্থির হয়ে গেছে বে দ্বিতীয় করছে এখন, ও আর করতে হয় না, ঠিক আছে হুজুর থেকে নিয়েছি হুজুর কোনো ব্যাপার না, এই বল আগাম করেছি বল তো, একদম দেশি ভাষায় ওয়াজ করছে, বুঝতে পারছেন না, একদম দেশি ভাষা, আমি একদম সেই খুব, কারণ আজকে আলোচনাটা এই জন্যেই সব গ্রাম বাংলা থেকে উঠে এসেছে, কঠিন সেসব ভাষা, ওরই বাপরে, খালি ভাষার ফুলঝড়ি চালালে হবে, মানুষ বুঝুক আর না বুঝুক ভাষার ফুলঝড়ি। এটা আমার দাদুর নসিহত, আমার আব্বার নসিহত পালন করছে, দেশি ভাষা সহজে বুঝবে, বাচ্চা পর্যন্ত কি মজা লিখছে দেখছেন না, বুঝতে পারছেন না, এই বাচ্চা বাচ্চার মাথায় ঢুকতে হবে, অথচ দেখেন চোখে পানি, দেখুন বাচ্চাটার চোখের দিকে, ওইটুকু বাচ্চার বাচ্চার দিনের মধ্যে নদীর মহাপ্রদ কই, এত দুনিয়ার গল্প শুনলে চোখে পানি আসে না, ওই বাচ্চাটার চোখে পানি কেন, কিসের জন্য, কি পেয়েছে ও নবীর, কি বুঝে রসুলের ঝরঝর করে কাঁদছে, এটাই তো মহাব্বত, এটাই আমাদের মহাব্বত। আমি খোদার কসম পীরের আওলাদ বলে দিয়ে যাচ্ছি, খোদ মুজাদ্দিদের জামান পাঁচ পীর দাদা হুজুরের খোলাফাদের খাস ফায়ার চলছে আর জলসার মধ্যে। আজকে যদি চোখ থাকে তো মুসলমান চোখ খুলে একবার দেখে নেবেন, আর যান তাও যদি না বিশ্বাস হয় দু কদম দূরে যান, যে অন্তরটাকে রুজু করে একবার ওই যেখানে জাইনাল আবেদিন সাহেব শুয়ে আছেন এবার মাজারটা জিয়ারত করে নেন। আপনাদের ঠনঠনি আপনি সাহেব আমার ভাইরা হিসাব বোঝার ক্ষমতা আমাদের নেই। আসলে কি বলুন তো, আমাদের দিলে মোহর মারা হয়ে গেছে। এই যে কথাগুলো এত বলবে আবেগে বলছি না, পিছনে দলিল আছে, দলিল আছে। যদি বলেন কেন কিসের জন্য, আমরা বুঝতে পারছি না। কলাত ইখরুজ ইলাইহিম, না এদের সামনে দিয়ে আপনার ইউসুফ এদের সামনে দিয়ে একবার চলে যাও তো, ইউসুফ যদি আঙুল কেটে ফেললো একটা করে আঙুল বাদ গেল, কেউ বুঝতে পেরেছে? কেউ বুঝতে পেরেছে? কেউ বুঝতে পারলো আঙুল কাটলো? ইউসুফ নবীকে দেখে যদি আঙুল কেটে দিতে পারে দিন দুনিয়ার বাদশা জিকিরের মাহফিলে বসে, আমাদের তওয়াজ্জ কেউ কোনোদিন না দেখলেও বিশ্বাস না করলেও সেটা অস্বীকার করা যেতে পারে? কথা আমার বুঝতে পারছেন না? আমরা তো যাক চলো দ্বিতীয়টা বল, একটাই থাক যথেষ্ট বলো না, হাজুর বলবো না যে আমি বলে দেবো আমি আল্লাহ ছাড়া অন্তরের খবর আর কেউ জানে না। আমার নবী বলছে আমি বলে দেবো, বলুন তো দেখি বুঝুন। ওটা আপনি পারবেন না বলতে, আপনার কাছে মুসলমান হয়েছে ঠিক আছে, কিন্তু ওটা আপনি বলতে পারবেন না, ওটা বলা সম্ভব নয়, ওটা বলতে পারবেন না। আমি বলে দেবো না হুজুর, ওটা বলা আমার জবানে কোনোদিন আনিনি হুজুর, মনের কথা। আমি তো একজন বাচ্চা, আমার এই সঙ্গ পঙ্গদেরও বলিনি, মান সম্মানের ব্যাপার। আমি কি বলবো বল? তাহলে হুজুর বলুন, বলে তোমার বাড়িতে তোমার স্ত্রী খুব সুন্দরী। জি হুজুর। স্ত্রী বলছে জিওগ্রাফি চেঞ্জ। তোমার একটা বাচ্চা মেয়ে আছে? জি হুজুর আছে। সে চোখে দেখতে পায় না? কানে শুনতে পাই না? যত বলছে তার যেন ওর হাতটা শীতল হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। সে মুখে কথা বলতে পারে না? জি হুজুর। ওরে পাগল, তুই লজ্জায় তোর সাথীগুলোকে বলতে পারিস নি, তুই বাদশা কারো কাছে মাথা নোয়াতে পারিস নি, তুই আমাকে পরীক্ষা করে যদি আমি সত্য নবী হই, আজকে তুই ওর বুবা মেয়ের জন্য আমার কাছে দোয়া চাইতে এসেছিলি। আমি পরীক্ষায় পাশ করলেই যে আমার কাছে মুসলমান হয়ে মেয়ের জন্য দোয়া চাইবি, কিন্তু তুই বাদশা বাচ্চাগুলোকে বলতে পারবি, তোমার সাথীদের বলতে পারবি না। জি হুজুর। এটাই সত্য, এটাই সত্য হুজুর। আচ্ছা হুজুর, এখন মেয়ের জন্য যা বাড়ি, যা বাড়ি চলে যা, মেয়ের জন্য দোয়া করবেন না? ও বাড়ি যেতে বলছি, যাও। দীর্ঘদিন ধরে রাস্তায় হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসে, বাড়ির পথে এগোই, বাড়ির পথে এগোই, কিন্তু মনে দুঃখকে দুঃখ রয়ে গেছে, আমার মেয়েটার বোধহয় দোয়া হলো না, মনে ব্যথাকে ব্যথাই রয়ে গেছে। হঠাৎ করে নিজের বাড়ির সামনে ক্লান্ত পরিশ্রান্ত রাস্তা হেঁটে হেঁটে সে পাগল হয়ে গেছে। 15 দিন হাঁটতে হাঁটতে নিজের বাড়ির সামনে যখন এসেছে, বাড়িতে এসে বাড়ির বাড়ির দরজায় ঠেলা দিয়েছে, টোকা মেরেছে, ভিতর থেকে একটা বাচ্চা ছেলে চিৎকার করে বলে কিরম আছে, আমার আব্বা বাড়িতে নাই, আপনি কে এসেছেন? আমার আব্বাই আমার দেখা করতে গেছে, আপনি পরে আসবেন, এখন চলে যান, চলে যান, আব্বা বাড়িতে নাই। ও মনে করছে আমার বাচ্চা তো কথা বলতে পারে না, কার বাড়িতে এসে দৌড় ঠুকেছে? আমার বাচ্চা তো কথা বলে না, কার বাড়ি দৌড় ঠুকছে এসে? যাই অন্য বাড়িতে দৌড় ঠুকছে, কিছু তো ঘুরে বলে না, এটা তো আমারই বাড়ি,